होतो যেখানে যাও ভালো থেকো সুখী না হো দুঃখে আমায় দেখো যেখানে যাও ভালো থেকো যেখানে যাও ভালো থেকো যতদিন বেঁচে আছি রব কাছাকাছি শুধু এতটুকু মনে রেখো মনে রেখো যেখানে যাও ভালো থেকো যেখানে যাও ভালো থেকো ভালোবাসি কি যে ভালোবাসি কত ভালোবাসি শুধু সেইটুকু জেনে রেখো জেনে রেখো যেখানে যাও ভালো থেকো যেখানে যাও ভালো থেকো সুখে না হো দুঃখে আমায় দেখো যেখানে যাও ভালো থেকো যেখানে যাও ভালো থেকো।